الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون যাবতীয় প্রশংসা ও যাবতীয় গুণগান আল্লাহর জন্য। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত এক সপ্তাহ ধরে আমাদের মাঝে যে শোকের ছায়া আচ্ছন্ন করে আছে তার জের ধরে আমরা মৃত্যু পরবর্তী কবর সম্পর্কে কিছু আলোচনা, কবরের ধারে পাশে কি করা হয় না হয় এই আলোচনা করব বলে ঠিক করেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ রব ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়ফকাহু কাওলি। মানুষ প্রত্যেকে মরণশীল, মারা যাবে, দুনিয়ায় কেউ বাঁচতে আসেনি, কেউ আগে কেউ পরে। তবে সে মানুষ বড় সৌভাগ্যবান যে মানুষ কাল কেয়ামতের দিনে বা পরকালে চিরসুখ ভোগ করবে, যদিও দুনিয়ার সুখ ভোগ করতে সে পারেনি। নাবালক অবস্থায় যদি শিশু মারা যায় তাহলে মুসলমানের শিশু হলে, মুসলমানের ছেলে হলে সে জান্নাতি হবে এবং নিজের মা বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করবে। তবে শর্ত হল কয়টা? শর্ত হল প্রধান শর্ত যে মা বাপকে তৌহিদবাদী হতে হবে। দ্বিতীয় শর্ত হল যে শোকে ধৈর্য ধারণ করতে হবে। আর তৃতীয় শর্ত হল তারা যে সুপারিশ পাবে তার আশা রাখতে হবে, নিয়ত রাখতে হবে। ইনশাআল্লাহ সেই শিশুর কাল কিয়ামতের দিনে মা বাপকে সুপারিশের ফলে বেহেশতে নিয়ে যাবে। কোন হাদিসে আছে মায়ের নাড়ি ধরে, নাড়ি মানে নাভি বড়, যে নাভি মায়ের সঙ্গে যুক্ত থাকে সন্তানে, সেই সন্তানের সেই সন্তান নিজের নাড়ি ধরে মাকে টেনে টেনে বেহেশতে নিয়ে যাবে। তবে শর্ত যে তিনটি শর্ত বলা হল তা কিন্তু জরুরি। আমরা বর্তমানে বা পশ্চাতেও বহু মানুষ করেছে, আমরাও করে থাকি, আমাদের দেশে বিভিন্ন বিদাত ঢুকেছে জানা যায়। সেই বিদাত করার ফলে মৃত ব্যক্তির কোন ক্ষতি হয় কিনা, মৃত ব্যক্তির কোন ক্ষতি পায় না, যারা করে তাদের ক্ষতি হয়। অনেকে মৃত ব্যক্তির কল্যাণের উদ্দেশ্যে, মৃত ব্যক্তির ভালাইয়ের উদ্দেশ্যে করে, কিন্তু মৃত ব্যক্তির কোন ভালাই হয় না, কোন কল্যাণ হয় না, তবে তার ক্ষতিও হয় না। ক্ষতি কার হয় যারা করে তাদের? মৃত ব্যক্তিকে কাপড় দিতে হয় কটা? তিনটে। এখন কিন্তু সাতটা কাপড় দেয় কিংবা দুটো কাপড় দেয়, মৃত ব্যক্তির কোন ক্ষতি হবে? তার জানার জানানোর কোন সমস্যা হবে? ক্ষতি হবে কার, যে দেবে তার। এইভাবে যে কোনো বিদা, যে কোনো শিরিক মৃত ব্যক্তিকে ঘিরে মানুষ করে থাকে তাতে কিন্তু মৃত ব্যক্তির কোন ক্ষতি হয় না। ক্ষতি হওয়ার যার যে করবে তার হবে। আমরা কবরের পাশে কি করে থাকি। দেশের পরিবেশে আপনারা নিশ্চয়ই জানেন, যদিও সৌদি আরবে সেই পরিবেশ নেই। আমাকে একটা জিজ্ঞেস করছেন, হুজুর, এদেশে কি অলিয়া উলিয়া নেই? কেন, কি হলো? মাজার টাজার দেখা যায় না। তার মানে সৌদি আরবে কোনো অলি কোন আউলিয়া নেই। অথচ আপনারা জানেন যে সৌদি আরবে মক্কা মদিনাতে সারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষদের কবর আছে, তাই না? সেখানে কবর আছে, কিন্তু সেখানে কোন মাজার নেই। অনেকে বলবেন, হুজুর, তবে নবীর কবরের মাজার আছে, নবীর কবরে মাজার তৈরি করা হয়েছে। কথা ঠিক না বল? মাজার তৈরি করা হয়নি, বরং নবীর কবর হয়েছে মা আয়েশার ঘরের ভিতরে। ওটা হচ্ছে ঘর, তাকে মাজার বলা হয় না, ওটা হচ্ছে ঘর। কবরের উপরে মাজার তৈরি করা, ঘর তৈরি করা, আর ঘরের ভিতরে কবর তৈরি, ঘরের ভিতরে কবর দেওয়া, তুমি কি একদিন? অবশ্যই না। আল্লাহ নবী বা নবী ঈদের যেখানে ইন্তেকাল হয় সেখানেই কবর হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর যেখানে তার ইন্তেকাল হয়েছিল সেখানেই হয়েছিল, মা আয়েশার ঘরে, মা আয়েশার বুকের উপরে ইন্তেকাল হয়েছিল। সুতরাং তার কবর সেখানে হয়েছিল, তার কবরের উপরে মাজার করা হয়নি। আমরা বর্তমানে দেখতে পাই আমাদের দেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে মাজার তৈরি হয়ে গেছে। কোন ভালো ব্যক্তির নামে, কোন নেক ব্যক্তির নামে মাজার তৈরি করা হয়, আর কোন নেক ব্যক্তির নামে তার লাঠি, তার বাগড়ি, তার ঘোড়া ইত্যাদি দিয়ে মাজার তৈরি হয়, বিভিন্ন নাম দিয়ে মাজার তৈরি হয়। কোন কোন মাজার তো ব্যবসা ক্ষেত্রে পরিণত হয়। এইভাবে আমরা মাজার চোখের সামনে দেখতে পাই, অথচ সেই মাজার করা কি ইত্যাদি আমরা এসব আলোচনা করবো কিছু কথা। প্রথম থেকে শুরু করি যে কবরের পাশে জবেহ করা কি। কবরের পাশে যারা জবেহ করে, জবাই করে, পশু জবাই করে, মুরগি জবাই করে, কিংবা ছাগল গরু জবাই করে, কোরবানি যায় সেখানে গিয়ে কোরবানি যায়, এটা জায়েজ না জায়েজ? দুই রকম হয়। এক হচ্ছে কি, যে পীর বা যে অলি সেই কবরে শুয়ে আছেন সেই পীরের নামে, সেই অলির নামে জবাই করা। এটা তো বুঝতে পারছেন কেমন, আল্লাহর নাম না নিয়ে যদি পীরের নাম নেওয়া হয় সেটা কি হবে?